بسم الله الرحمن الرحيم. وعلى آله وصحبه أجمعين. وطول درسه وصير الوقت وصير الوقت كي وصير شمبرك عبا عالتنا كل السلام دعا قبت شمبر كن كن جنيسير وصير نعجائي সে বিষয়ে আলোচনা হচ্ছিল, ঠিক না? ঠিক সরাসরি তো কিছুটা হলো। আজকে সংক্ষিপ্ত আকারে এমন বিষয় নিয়ে আলোচনা, যে বিষয় বা যেরকম অসিলে নেয়া জায়েজ নয়, কারণ ইবাদত কোন ইবাদত কোন আমল আমি করতে পারবো না দলিল ছাড়া, এটা কিন্তু আপনারা ভালো করে বুঝবেন। ইবাদতের জন্য কিসের প্রয়োজন? দলিলের প্রয়োজন। আপনারা জোহরের সালাত চার রাকাত পড়েন, ফরজ চার রাকাত কি রাখেন? মাগরিবের সালাত তিন রাকাত পড়েন, আসরের সালাত চার রাকাত পড়েন, এশার সালাত চার রাকাত পড়েন, ফজরের সালাত দু রাকাত পড়েন, ফরজগুলি এরকমই তো। আচ্ছা, আপনি যদি বলেন প্রত্যেক দিন তিন রাকাত করি মাগরিবের সালাত, আজকে পড়ব পাঁচ রাকাত, নামাজ হবে? দশ হাজার পাঁচশো সহযোগিতা দিলে হবে না, কারণ সে স্বেচ্ছায় এটা করেছে। তার আকীদা প্রত্যেকদিন তিন রাকাত পড়ি, আজকে পাঁচ রাকাত পড়ি, আরো দুই রাকাত বেশি পড়লাম, এক এক রাকাতে দুইটা সহযোগিতা দেব, দুই রুকু দাঁড়ানো অবস্থায় আলহামদুল পড়লাম, জোনামি এলাম, দুরুদ পড়লাম, এইভাবে সব জিয়া দেয়। আপনারা বলেন তো সব হবে বেশি তো? অনেকে বলে আপনি কেন বলছেন ভাই পিতা, আমলটা করছে তো, এরকম বলে কিনা আমল করছে, বাধা দিবেন কেন? আমলের জন্য দলিলের প্রয়োজন, মানে আমি যদি কোন আমল করো যে আমলের পক্ষে কোরআন সুন্নাহ দলিল নাই, সে আমল আল্লাহ পাক কবুল করবেন না, বলেছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই বলবেন না, সে তো আমল করছে। আচ্ছা, একটা উদাহরণ মাগরিবের সালাত, ফজর সালাত দু রাকাত, কেউ যদি বলে আজকে বারো রাকাত পড়বো, নামাজ হবে? কেন হবে না? যেহেতু এটা নবীর তরিকা নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পষ্ট কিনা ভাই? তো কেউ যেন না বলে এটা আমল করলে কেন বেদাত হয়ে যাবে, আমলেই তো হবে বেদাত, বেদাত কিন্তু অন্য কোনো কাজে বেদাত হয়। এই যে কারেন্ট বিদ্যুৎ বিজলি যেগুলো আপনারা ব্যবহার করছেন, এগুলো বেদাত নয়, এগুলো আমল না, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ম না, এগুলো আমরা উপভোগ করছি, কিন্তু আমলের জন্য কিসের প্রয়োজন হবে? দলিলের প্রয়োজন। বুঝতে পারছেন? ভালো করে বুঝবেন, কেউ যদি আপনাকে বলে তো তাকে বলবেন, বলেন তো চার রাকাতের পরে তো ছয় রাকাত পড়লে হবে, কেন হবে না? দলিল নেই, মাশাআল্লাহ, মুমতাজ, যেহেতু এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না। তো যেসব ওসিলা নিয়ে দোয়া প্রমাণিত সে সম্পর্কে আমরা আলোচনা করেছি, আপনারা বুঝতে পেরেছেন। আর যে অনেকটা ওসিলা আছে আমাদের দেশে চলে, মানে দোয়া করতে সময় যেমন বলে আল্লাহ অমুক অলির ওসিলায় দোয়া কবুল করো, অমুক ওসিলের অলির বাপের ওসিলায়, অমুকের তার দাদার ওসিলায়, এরকম অমুক পীর অমুক পীর অমুক পীর একদম শীর্ষে এক মাল্লা নবী পর্যন্ত পৌঁছে দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য নবী তো আল্লাহ আলাম, কিন্তু তারা এরকম করে কিনা, অমুকের ওসিলায় অমুকের ওসিলায় অমুকের ওসিলায়, আপনি আমিন আমিন আমিন আপনি তো বললেন, কিন্তু আপনি তো দেখলেন না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কি কখনো এরকম দোয়া করেছেন? অমুকের ওসিলা আর তমুকের ওসিলা দোয়া করেন, বলেন ইয়া আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের ওসিলায় দোয়া কবুল করো, ইয়া আল্লাহ আদম আলাইহিসসালামের ওসিলায় দোয়া কবুল করো, ইয়া আল্লাহ নূহ আলাইহিসসালামের ওসিলায় দোয়া কবুল করো, ইয়া আল্লাহ মূসা আলাইহিসসালামের ওসিলায় দোয়া কবুল করো, এরকম কখনো বলেন নি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাহাবায়ে কেরাম বলেননি, আবু বকর বলেননি, ওমর বলেননি, উসমান বলেননি, আলী বলে বলেননি, কোন সাহাবী বলেননি রাদিয়াল্লাহু আনহু আজমাইন। অতএব এই রকম ওসিলা নিয়ে দোয়া করা এটা হলো বিদআত, কি বলেন তো? স্পষ্ট কিনা? আচ্ছা, আপনি দেখেন আপনি সালাতে যেসব দোয়া করেন ওই দোয়াগুলি সর্বোত্তমুখী না। সেজদার অবস্থায় দোয়া করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাহিয়াত পড়ার পর, দরুদ পড়ার পর, আল্লাহ নবীর উপর সালাত পাঠ করার পরে দোয়া করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই অবস্থায় তোমার দোয়া কবুল হবে। কিন্তু নবী বলেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিকৃত আল্লাহ নবী রসিয়া নিয়ে তোমার কাছে চাইছি তুমি আমার দোয়া কবুল করো, এরকম করতে বলেননি, কোন প্রমাণ নাই। আমরা আত্তাহিয়াত পাঠ করি, দরুদ পাঠ করি, তারপরে দোয়া পাঠ করি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। বলে কি জানেন তাই না? কিছু ভাই শিখেছে, এটা যারা শিখেছেন একবার হাত ধরে দেখি, মাশাআল্লাহ অনেকে শিখেছে। তাই আমরা বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আচ্ছা হয়ে গেল, যারা শিখেনি আপনারা শিখবেন না? আমার নবী বলে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইদা তাশাহাদা আহাদুকুম, মুসলিমের রিওয়ায়াত আল আখির, ফালিয়াতাউয়াদ বিল্লাহি মিন আরবা, তোমাদের কেউ যখন শেষ তাশাহুদে বসবে, শেষ মিনিটে বসবে সালাতে, তখন যেন সে চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। সে যেন বলে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, আল্লাহ আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই, আল্লাহ আমি তোমার কাছে জীবন মরণের ফিতনা থেকে আশ্রয় চাই, আল্লাহ আমি তোমার কাছে দাজ্জালের দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। কি বলেন, দোয়া জরুরি কিনা? আমার নবী শিখিয়েছেন দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু বলেননি তোমরা এরকম দোয়া করো, বলেছেন কি, প্রথমে রব্বুল আলামিনের গুণগান বর্ণনা করো, তারপরে আমার উপর সালাত পাঠ করো, তারপরে তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। এক সাহাবী আসলেন, দোয়া করলেন, দরুদ দরুদ কিছু পড়েনি, বুঝছেন, আল্লাহর গুণগান দোয়া শুরু। আল্লাহ নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটি তাহাওয়া করেছে, তার মানে দোয়া কবুল হবে। আরেকজন আসলেন, এরকম আত্তাহিয়াত আল্লাহর গুণগান বর্ণনা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে দোয়া করলেন, আল্লাহর নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দোয়া করো, তোমার দোয়া আল্লাহ কবুল করবেন। কিন্তু নবী তো বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুকের ওসিলা, এই যে হলি ওসিলা মানে কি, নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর আমল করা, এর মানে হচ্ছে ওসিলা, সত্য মিথ্যা আপনার পক্ষ থেকে কোনো আমল করবেন না। তাই যখন দোয়া করবেন, আল্লাহর গুণগান বর্ণনা করবেন, নবীর উপর সালাত পাঠ করবেন, তারপরে দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, নিজের মা বাবার জন্য দোয়া করবেন, উস্তাদদের জন্য দোয়া করবেন, নিজের স্ত্রীর জন্য দোয়া করবেন, সন্তানদের জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, উস্তাদদের জন্য দোয়া করবেন, সাকিবদের জন্য দোয়া করবেন, সারা দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করবেন। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোন মুসলমান সারা দুনিয়ার সমস্ত মুসলমান ধর্মের জন্য দোয়া করে, রব্বুল আলামিন এই দোয়ার পরিবর্তে তাকে প্রতি মুসলমানের পক্ষ থেকে প্রতি মুসলমানের পরিবর্তে একটি রেখি দান করবেন। কতগুলি মুসলমান এসেছেন আর কতগুলি মুসলমান আসবে, সুবহানাল্লাহ। শেখ নাসিরুদ্দিন আলবানী হাদিসকে হাসান সাব্যস্ত করেছে, দোয়া করুন নিয়ম ছাত্রী, কেন বাবা অমুকের রসিলে দোয়া করিস। ওরা বৃষ্টি দেখা গেল, বৃষ্টি হচ্ছে না, ওমর ইবনে খাত্তাবের জমানায়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন না ওমর বেশি ভালোবাসেন? মানে ওমর বেশি ভালোবাসেন না আপনি বেশি ভালোবাসেন? ওমরের সাথে আমাদের কোন তুলনা হতে পারে? ওমর রাদিয়াল্লাহু আনহু যতটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, ততটুকু বর্তমান আমাদের সারা দুনিয়ার মুসলমানদের ভালোবাসা যদি একই কারণে হয়, আর ওমরের ভালোবাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক যেটা আছে সেই ভালোবাসা যদি একই কারণে হয়, তাহলে ওমরের ভালোবাসার পাল্লা বেশি পাবে। আমাদের বিশ্বাস নাই এটা? সমস্ত মুসলমানের বিশ্বাস উমরের এরকম মর্যাদা, আল্লাহ তাকে এরকম তৌফিক দান করেছে, সুবহানাল্লাহ। এই ইমাম বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য দোয়া করল। কিরকম দোয়া? আব্বাস বিন আব্দুল মুত্তালিব ছিলেন, আব্বাস বিন আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আব্বাসকে বললেন রাদিয়াল্লাহু আনহু, হে আব্বাস তুমি দোয়া করো, তুমি হচ্ছে আল্লাহর নবীর চাচা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উমর বললেন আল্লাহকে, ও আল্লাহ তোমার নবী যখন ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তোমার নবী দোয়া করতেন, তোমার নবীর ওসিলা নিয়ে আমরা চাইতাম। এই হচ্ছে নবীর ওসিলা, আর এই নবী দোয়া করতেন, তারা কি বলতেন আমি আমি সাহ। এখন তোমার নবী নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নবীর চাচা আছে, তোমার নবীর চাচাকে আমরা আগে করলাম, তার দোয়া কবুল করো। আব্বাস হাত তুলে দোয়া করলেন, সবাই আমিন আমিন বললো, সাথে সাথে বৃষ্টি হয়ে গেছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি তার তার নাম নিয়ে ওসিলা করা জায়েজ হতো, তাহলে উমর ইবনে খাত্তাব কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ছেড়ে দেন? না। ভালো করে বলেন, কথা বুঝতে পারছেন? যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে দোয়া করা ভালো হতো, তাহলে উমর কিন্তু আব্বাসকে বলতেন না তুমি দোয়া করো, উমর নিজেই দোয়া করতেন, আর বলতেন ইয়া আল্লাহ তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে এই শহরে সাইতো আছেন, তোমার নবী ওসিলায় আমরা তোমার কাছে পানি চাই, বলতেন কিনা? কিন্তু নবী বলেছেন, ভালো করে বুঝো, বেদাতের কি ভাষা নেই, বললেন না, সে তো অন্য কাতারে চলে গেছে। তাহলে উমর কি করেছেন? উমর দোয়া করলেন, বললেন তোমার নবী যখন ছিলেন তখন তোমার নবীকে আমরা আগে করতাম, নবী দোয়া করতেন, নবীর ওসিলা, বর্তমানে নবী নেই, কে? নবীর চাচা, তো নবীর চাচাকে আগে করলাম, নবীর চাচা দোয়া করলেন আর সবাই সবাই আমিন বললেন, পরবর্তীতে নবীর চাচা দোয়া কবুল হয়ে গেছে আর বৃষ্টি আসা শুরু হয়ে গেছে। তাহলে কোন ব্যক্তির ওসিলা নিয়ে দোয়া করা যায়? আরেকটা হতো আরো মারাত, শুধু এরকম বলা নবীর ওসিলা নিয়ে দোয়া করা জায়েজ না, এটা বিদআত। যদি নবীর ওসিলা নিয়ে দোয়া করা বিদআত হয়, তাহলে অন্য কোন সাহাবীর ওসিলা নিয়ে দোয়া করা ঠিক হবে? অন্য কোন ওসিল নবীর ওলির ওসিলা নিয়ে দোয়া করা ঠিক হবে? অমুক ব্যক্তি আর তমুকের ওসিলা নিয়ে দোয়া করা ঠিক হবে? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দোয়া করবে। আপনারা এখানে দোয়া করেছেন আজকে এই জুমার মসজিদে, ইমাম সাহেব দোয়া করলেন না, এরকম দোয়া করলেন, আল্লাহ নবীর উপর দরুদ পাঠ করেন, আল্লাহর গুণগান গিয়ে শুরু হয়, তারপরে দোয়া করেন। কিন্তু তিনি কি বলেছেন যে আমরা নবীর ওসিলা নিয়ে দোয়া কর, দোয়া করছি তুমি আমাদের দোয়া কবুল করো? আপনারা কিছুটা বুঝেন না এটা? আর আপনি কিছুটা হলেও তো বুঝেন, কখনো শুনেছেন সৌদিতে কোনো আলেম মসজিদের হারামাইন শরীফের ইমাম ইমামরা কখনো এরকম দোয়া করেছেন? কোন আলিম করেছে? কোন আলিম করে না, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করে। তো আমাদের চাইতে বিষয় হলো আমরা কার তরিকায় দোয়া করবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কিন্তু অমুকের ওসিলা অমুকের ওসিলা এটা বলবো না। আচ্ছা, আর একটা মারাত্মক কি, কেউ কেউ আছে বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে এসে সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চায়, আছে কিনা? আছে কিছু মানুষ কিছুক্ষণ বলে নবীর কাছে, নবী তোমার দরবারে এসে গেছি, ওখানে তো জুড়ে করতে পারে না, কিন্তু ভিতরে এটা সাত সমুদ্র ১৩ নদী পার হয়ে নবী তোমার কাছে আসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার সমস্যার সমাধান করে দাও। নবীকে দেখা সমস্যার সমাধান কে কে? আল্লাহ। কুল্লা আমলিকু লি নাফসি নাফআ ওয়া লা দাররান ইল্লা মা শা আল্লাহ। হে নবী আপনি বলুন, আমি আমার নিজের লাভ লোকসান করতে পারি না, তবে যতটুকু আল্লাহ চান, তাহলে লাভ লোকসানের মালিক আল্লাহ। একমাত্র আল্লাহ লাভ লোকসানের মালিক নবী নন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ লোকসানের মালিক হতেন তাহলে কি তার দাঁত মুবারক শহীদ হতো? উত্তর দিন আপনারা, তার আঙ্গুল কি শহীদ হতো? তিনি কি উপর থেকে পড়ে যেতেন? ঘোড়ার উপর থেকে কি পড়ে যেতেন? গর্তে কি পড়ে যেতেন? এরকম কত বিক্ষত হতেন কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লাভ লোকসানের মালিক হতেন? তাহলে লাভ লোকসানের মালিক একমাত্র কে? আল্লাহ। কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দররান ইল্লা মা শাআ আল্লাহ। যারা আছে নবীর কবরে এসে সরাসরি নবীকে সম্বোধন করে কথা বলে, এটা শিরিক। কথা বলছেন কাকে? কথা বলবেন উদ্ধারকারীকে? ওহিদা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বলেন, ইযা সালাকা ইবাদি আন্নি, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি তোমাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, তুমি তাদেরকে জানিয়ে দিবে আমি হচ্ছি অতি নিকটবর্তী, আল্লাহ আমাদের কাছে আছে। বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এখানে কেউ জানো না, বলে আল্লাহ আমার বাতাসের মতো ধাক্কা দিয়ে আল্লাহ কিছু, এরকম নাকি? আল্লাহ আরশে মোয়াল্লা আছেন, আল্লাহ আরশে থেকেও আমাদের কাছে আছেন, আল্লাহ আমাদের রক্ষণাবেক্ষণ করেন, আল্লাহ আমাদের লালন পালন করেন। আমি যদি আল্লাহকে ডাকি আল্লাহ আমার ডাক শুনে, আমি যদি ক্ষতিগ্রস্ত হই আমার ক্ষতি আল্লাহ পাকই দূর করে, আমি যদি বিপদগ্রস্ত হই আমার বিপদ আমার আল্লাহই দূর করে। অতএব আল্লাহ আরশে আজিমে থেকেও আমার কাছে আছেন। সত্য না মিথ্যা? বিশ্বাস করেন তো আপনারা আল্লাহ কই আছেন? কিন্তু যেহেতু রব্বুল আলামিন সবকিছু করছে আপনারা, তাই আল্লাহ ওখানে থেকেও আল্লাহ তোমার কাছে। আচ্ছা আমার অন্তরের খবর আমি যতটুকু জানি এর থেকে বেশি কে জানে? আচ্ছা এক মুহূর্ত পরে আপনার মনে কি আসবে আপনি জানেন? কিন্তু আল্লাহ জানেন। তাহলে আপনার মনের খবর আপনি বেশি জানেন না আপনার রব্বু সে জানে? আপনি বলতে পারেন আমি বেশি জানি, তুমি কি জানো? সেই দেখবেন আপনি ঘর থেকে বের হয়েছেন, আমিও অমু জায়গায় আবার ফিরে আসি কিনা মাঝে মধ্যে, কেন ঘর থেকে বের হওয়ার অমু জায়গায় আবার ফিরে আসি, মন পাল্টে গেছে। বললেন এখন কোথাও বলবো বাংলাদেশ নিজের মায়ের সাথে পরে না কি জানেন, অথবা নিজের বউয়ের সাথে বাচ্চার সাথে কোথাও বলবে না, পাল্টে গেছে খালি পরে কেমন পরে কিনা? সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে কর্তৃত্ব অন্তর পরিবর্তনকারী কে? اللهم مقلب القلوب ثبت قلبي على دينك। আমার নবী দোয়া করতেন, হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী, তুমি আমার দিনকে তোমার দিনের উপর, তুমি আমার দিলকে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো। আমরা দোয়া করব সবাই, বুঝতে পারছেন? বাংলা আরবি জানো না, বাংলা বলো। অন্তরের পরিবর্তনকারী কে? আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না কুলুবা বানি আদম বাইনা ইসবাঈন মিন আসাবিঈ আর-রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। মানুষের অন্তর, বনি আদমের অন্তরগুলি, বনি আদমের অন্তরগুলি রব্বুল আলামিনের দুই আঙ্গুলের মাঝে আছে। আল্লাহ পাক এই সব অন্তর যেভাবে চান সেভাবেই উলট পালট করেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আপনার অন্তরের মালিক আপনি না, আপনার অন্তরের মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সকল অন্তর মালিক কে? আল্লাহ। আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। হে অন্তরের পরিচালক, তুমি আমার অন্তরকে তোমার আনুগত্যে, তোমার তোমার দীন মানার জন্য তুমি আমার অন্তরকে পরিচালনা করো। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, সহিহ মুসলিমের হাদিস। কিছু মাগা কিছু ছোঁয়া কি জায়েজ হবে? কথিত বায়ান কবরে গিয়ে কিছু ছোঁয়া কি জায়েজ হবে? আব্দুল কাদের জিলানি কবরে গিয়ে কিছু ছোঁয়া কি জায়েজ হবে? একটা অনুপস্থিত একটা পীর অথবা ভণ্ড ভণ্ড যাই আছে ওদের কাছে কিছু ছোঁয়া কি জায়েজ হবে? যার কাছে চাইবেন তিনি হলেন একমাত্র রব্বুল আলামিন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজীবু দাওয়াতাদ দাঈ ইলা দাআনি ফলিস্তাজিবুনি ওয়ালিউমিনু বিলআল্লাহুম ইয়াহশুদুন আমার রব বলেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বান্দাগণ যদি আমার ব্যাপারে জিজ্ঞেস করে তুমি তাদেরকে জানিয়ে দাও আমি তাদের কাছেই আছি কি রকম কাছে রব বলেন উজীবু দাওয়াতাদ দাঈ ইলা দাআন যদি কোনো ব্যক্তি কোন প্রার্থনাকারী কোন দোয়াকারী আমার কাছে দোয়া করে আমি তার দোয়া তাৎক্ষণিক কবুল করি আপনি কি বলেন আপনার কথা আল্লাহ শুনেন না কানে কানে আপনি কথা বলছেন আল্লাহ শুনেন তো লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মনে কি এসেছে ভালো কথা এসেছে আল্লাহ আপনার থেকে আরো ভালো ধরে আপনার মনে কি আসবে তা আগে থেকে জানে সুবহানাল্লাহ উজিবু দাওয়াতাদ দাঈ ইলা দান যখন দোয়াকারী আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি অতএব ফলিয়াস্তাজিবুনি ওরা যেন মন থেকে আমার কাছে দোয়া করে ওরা যেন এমন আত্মবিশ্বাস নিয়ে আমার কাছে দোয়া করে যে আমি তাদের দোয়া কবুল করি এই বিশ্বাস নিয়ে যেন দোয়া করে যদি এরকম করে তাহলে আমি তাদের দোয়া কবুল করব আল্লাহর নবী থেকে প্রমাণিত আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন উদুউল্লাহ ওয়া আনতুম মুকিনুন বিল ইজাবা তোমরা আন্তরিক বিশ্বাস সহ একথা তোমাদের বিশ্বাস থাকবে যে আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে এরকম বিশ্বাস নিয়ে তোমরা তোমাদের রবকে ডাকো তাহলে তোমাদের রব তোমাদের দোয়া কবুল করবে সুবহানাল্লাহ কারণ ইন্নাল্লাহ লা ইয়াকবালুদ দুআ আন কলবিন লাহিব কারণ আল্লাহ পাক এমন অন্তরের দোয়া কবুল করে না যে অন্তর গাফিল থাকে তাই ওই যে বাংলাদেশে আরেকটা বেদাত আছে আমাদের দেশে অথবা ইন্ডিয়া পাকিস্তানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুনানি রব্বানা যালামনা আনফুসানা শুরু হয়ে যায় কিনা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين بجنة شدو قولي آمين آمين أبا سندر قنتي جتو قنتو سندر حبي تتو جورو جوري آمين حبي آر جتو ملاد برو حبي جتو آر شرد كتا برو حبي تتو سندر قنتي دعا حبي بجنة بولو آمين آمين بولن دعا مي اپنا تر كي بولچي انتر تر كي دعا كورچي نا كمائي قرار جنو دعا كورچي انتر تر كي دعا كورچي اللہ سنتش تلابر جنو دعا كورچي نا نجر اجت যেসব লোকজন এরকম বেদাত করছে আল্লাহ আমাদেরকে বেদাত পরিত্যাগ করার তৌফিক দিন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছে রব্বুল আলামিন যেন আমাদেরকে এর উপর সুলতান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর স্থাপিত রাখে এই দোয়া আমরা আল্লাহর দরবারে করি আমার ভাইয়া তাহলে আপনারা বুঝতে পারলেন কোনো ব্যক্তির ওসিলা নিয়ে অথবা ব্যক্তির মর্যাদার ওসিলা নিয়ে দোয়া করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয় বরং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত তারা নিজেরা দোয়া করেছেন আল্লাহর কাছে চাইছেন কিন্তু নবীর ওসিলা নেই আপনারা শুনলেন হাদিসটি অতএব আসুন নবীর তরিকায় আমরা ইবাদত করি কারণ দোয়া হচ্ছে ইবাদত আর দোয়া হুয়াল ইবাদত নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া দোয়াই হচ্ছে ইবাদত তাই দোয়া যেভাবে আমরা তাই যেভাবে আমরা সালাত অন্য কোন পন্থায় আদায় করতে পারি না ওইভাবে দোয়া যেহেতু ইবাদত এই দোয়া অন্য কোন পন্থায় আমরা আদায় করতে পারবো না এই দোয়া ওইভাবে আদায় করব যেভাবে করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আসুন আমরা সবাই সুন্নতের উপর চলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে জিন্দা করার চেষ্টা করি আর বেদাতকে নির্মূল করার চেষ্টা করি সবাই একত্রিত ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও আল্লাহ আমাদেরকে মাফ করো আমাদের মা বাবাদেরকে মাফ করো দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো আল্লাহ মজলুমদেরকে উদ্ধার করো গরিবদেরকে পকড়াও হায় আল্লাহ যেসব মুসলমান মজলুম অবস্থায় জেলে বন্দী আছে আল্লাহ তুমি তাদেরকে উদ্ধার করো আল্লাহ গরিবদেরকে পকড়াও করো হায় আল্লাহ ইয়েমেনের মুসলমানদের উপর রহম করো হায় আল্লাহ ইয়েমেনের মুসলমানদেরকে সাহায্য করো আহলে সুন্নাতুল জামাতের মুসলমানদেরকে সাহায্য করো জালিম সিং দুষ্টিকে আল্লাহ তুমি নির্মূল করো হায় আল্লাহ মুসলিম সরকারগুলি এই কথিত এই ফেরকার বিরুদ্ধে যে অভিযান চালিয়েছে